কিন্তু তারা যারা নন মুসলিম তারা পড়াশোনা করার পর যখন ইসলামে আসে তাদের ইসলামটা বেশি মজবুত হয়, তাই না? কিন্তু এখানে সাহাবাদের কথা, তারা বলছেন যে মূর্তি পূজা করার পর জাহেলী যুগে থাকার পর যারা মুসলমান হয়েছে তার থেকে তারা বেশি ভালো যারা ইসলামে জন্মগ্রহণ করেছে। তারা আরো অনেকে অনেক কিছু কথা বললো যে এরকম হতে পারে এরকম হতে পারে, তার মানে আলোচনা চলতে লাগলো যে সেই ৭০ হাজার লোক কারা। কিছু পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের নিকট বের হয়ে এসে বললেন, তোমরা কি ব্যাপারে আলোচনা করছো? তারা ব্যাপার খুলে বললে, তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা এই ব্যাপারে আলোচনা করছো ৭০ হাজার লোক কারা, জানতে চাও? শোনো, তারা সাহাবীও নয়, আমার উম্মতের আম লোক, তাদের মধ্যে এই গুণ থাকবে, চাহে সাহাবি হোক চাহে তাবি, চাহে তাবে তাবি কিংবা তারপরে যে কোন লোক, এই গুণ থাকলে তারা বিনা হিসাব ও বিনা আজাবে বেহেশতে যাবে। কি কি? ওরা হলো তারা যারা দাগায় না, দাগায় না মানে দেহে চিকিৎসা করায় না, ওরা ঝাড়ফুঁক করায় না, ঝাড়ফুঁক করায় না, ঝাড়ফুঁক করা যায় না, যায় দাগানো যায় না, যায় শেষ অবস্থায় চিকিৎসা না থাকলে যায়। কোন জিনিসকে অশুভ লক্ষণ মনে করে না, এটা কিন্তু মনে যায় না, অশুভ লক্ষণ মনে করা মানে দাগা হচ্ছে গরম পাথর, পাথরকে গরম করে শরীরে দাগ দিয়ে চিকিৎসা করা মনে করছে না। যেমন ব্যথা হয়েছে পায়ে, আমাদের দেশে অনেক সময় পায়ের নিচে ব্যথা যে দেখবেন ওই যে ঝাওয়া ইট আছে না, পানিতে পড়ে থাকা ইটকে তুলে নিয়ে এসে চুলোর কয়লাতে গরম করে, গরম করে ওখানে পা দিয়ে ছেঁকা দেয়, ছেঁকা দিলে পরে দরদটা ব্যথাটা ভালো হয়ে যায়। এমনি এমন রোগ ছিল সে যুগে চিকিৎসা হতো, দেহে বিভিন্ন জায়গাতে দাগিয়ে চিকিৎসা করা হতো, এই চিকিৎসা তারা করায় না। কেন করায় না বলছে, পরে ঝাড়ফুঁকো করায় না, কেন করায় না পরে বলছে, আর অশুভ ধারণা করে না, অশুভ ধারণা মানে খারাপ ধারণা কি? সে আপনি বাড়ি থেকে বের হলেন আর এমন সময় এক মহিলা খালি পরিষে নিয়ে আপনার সামনে পড়লো, আপনি যাচ্ছেন ঢাকায় চাকরির ইন্টারভিউ দিতে, আপনি ভাবেন দুঃখ ঘর থেকে বের হয়েছে খালি করছি দেখলাম বোধ হয় ভাগ্যটা আমার ভালো না, বুঝলেন একে কি বলা হয়? হ্যাঁ, অশুভ ধারণা, কুপয়া বলে না, কুপয়া এই টেরা এরকম টেরা টেরা হলে পরে কুপয়া, অমুকের মুখ দেখে ভাত পাওয়া যাবে না, অমুকের এই হলেই হবে না। তারপরে দিনের বেলা বসে আছেন আপনার বাড়ির চালে কাকে কি বলে আপনার বাড়ির চালে কা খা করে কাক ডাকছে, তখন আমার দেশের মেয়েরা বলে কি দুধে ভাবে খা, কেউ মরবে গো কেউ মরবে, তাহলে কা কা নিজে ডাক ডাকছে তো তোমার সাথে থাকি, তাই না? এইভাবে বিভিন্ন রকম ডাইনে সাইড সিয়াল ভাই গেলে অনেকে দেখবেন বলে বাম চোখ লাফার ছেলে লাভ হবে আর ডান চোখ লাফার বলে নোকসান হবে, বলেন না বলেন, হ্যাঁ এইভাবে মাথায় চেকে গেলে প্রায় ছিম ফাটাবে, তাই বলে না, এক চোখ দেখালে কি বলে ঝগড়া হবে, এইরকম বিভিন্ন এক এক এলাকাতে এক এক রকমের অশুভ লক্ষণ প্রচলিত আছে, কোন রকমের অশুভ লক্ষণ তার মনে থাকে না। এই হলো কে, যে বিনা হিসাবে আর বিনা আজাবে জান্নাতে যাবে। আর কি গুলো আর কি আলামত আছে? এই তিনটে কাজ করে না, করে কি করে তাহলে? কেবল আল্লাহর উপরে ভরসা রাখে, কেবল আল্লাহর উপরে ভরসা রাখে। যারা একমাত্র আল্লাহর উপরে একনিষ্ঠ ভাবে ভরসা রাখতে পারবে তারা বিনা হিসাবে বিনা আজাবে জান্নাতে যাবে। আমাদের উদ্দেশ্যটা কি এখানে? এক এই কথা শুনে এক সাহাবী উকাস ইবনে মিহসান উঠে দাঁড়ালেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন যেন আমি ওই দলের অন্তর্ভুক্ত হতে পারি। দেখলেন, এই হলো প্রতিযোগিতা। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করুন যেন আমি ওই দলের অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ ঠিক আছে, তুমি ওদের দলভুক্ত। এই কথা শুনে আরেক সাহাবী উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমাকে ওদের দলভুক্ত করে দেন। প্রতিযোগিতা শুরু হয়ে গেল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাবাকাকা বিহা উক্কাশা, উক্কাশা প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে গেছে। এই হলো প্রতিযোগিতা জান্নাতের লোক। আতা ইবনে আবি রাবাহ হতে বর্ণিত, তিনি বলেন, একদা ইবনে আব্বাস আমাকে বললেন, আমি কি তোমাকে একটি জান্নাতি মহিলা দেখাবো না? জান্নাতি মহিলা, সোনা জান্নাতি মহিলা, মহিলার কথা গল্প করছে। একদিন আপনাকে বলেছিলাম যে মহিলা যার মুখে দাঁড়িয়ে নেই কেন, মনে আছে? মহিলা যার মুখে দাঁড়িয়ে নেই কেন? কথা বলে বেশি, এই কারণে কথা বলে কি আমি আমার মুখে দাঁড়িয়ে আছে, কথা বলে অসুবিধা আছে? ঠিক বলেছেন আপনি, ঠিক বলেছেন। মহিলাদের মুখে দাঁড়িয়ে নেই এই জন্য যে যেহেতু দাঁড়িয়ে থাকলে পরে দাঁড়ি কামানো, দাঁড়ি কামানো তো জায়েজ নয়, আমাদের মতে এই কথা ঠিক নয়। বলে দাঁড়ি থাকতো তাহলে দাঁড়ি কামানোর সময় ওদের গাল কেটে দিত, কেন না কোন সময়ে চুপ থাকতে পারে না, আল্লাহ জিকির শুনবে, আল্লাহ জিকির শোনার সময়ও চুপ থাকে না। এই মাত্র অবশ্য সমস্যা হচ্ছে কি, যে মাসে একবার এক জায়গায় এসে বসলাম, দু চারটা সংসারের কথা, কি রানলে, হ্যাঁ কি কিনলে, নতুন কি মডেল এলো, এইসব আর কি আলোচনা হতে হবে। আর হুজুর কি বলছেন কি বলছেন কত আর শুনবো, ক্যাসেট তো শোনাই হয়। কিন্তু না, জিকরের মধ্যে সে এলে গোনা খাতা মাফ করাতে চাইলে পরে জিকির শুনতে হবে, আল্লাহ জিকির শুনতে হবে। শোনো জান্নাতি মহিলার কথা, তিনি বলছেন আমি কি তোমাকে একটি জান্নাতি মহিলা দেখাবো না? আমি বললাম হ্যাঁ অবশ্যই। তিনি বললেন এই কৃষ্ণকায় মহিলা, রূপসী না, সুন্দরী না, কালো মহিলা, জান্নাতি মহিলা। মহিলারা জান্নাতে গিয়ে কালো থাকবে? হ্যাঁ, জান্নাতে গিয়ে আল্লাহ সুসাল্লাহ সালাম একবার বললেন বুড়িরা জান্নাতে যাবে না। এই কথা শুনে বুড়ি এক বুড়ি কাঁদতে লাগবে, কাঁদতে লাগবে, কাঁদে গেলে ফিরে যাচ্ছে না, একটা ডাকো না, একটা জান্নাতে যাবে তখন বুড়ো থাকবে না, সব 30-33 বছরের যুবক হয়ে যাবে। যাই হোক, কৃষ্ণ কায় মহিলাটি নবী সাল্লামের নিকটে এসে তার গুণটা কি জন্য জান্নাতি বললো, যে আমার মৃগী রোগ আছে, মাঝে মাঝে কি হয় খিচুড়ি হয়, আর সে কারণে আমার দেহ থেকে কাপড় সরে যায়, কাপড় কোন সময় খিচাখিচি করি, জ্ঞান থাকে না অজ্ঞান অবস্থায়, সেই সময় আমার দেহ থেকে কাপড় সরে যায়, হয়তো বা কোনো বল পুরুষ দেখে ফেলে। তিনি বললেন মহিলা তুমি যদি চাও তাহলে সবুর করো, আর এই সবুরের বিনিময়ে তুমি জান্নাত পাবে। তুমি যদি চাও সবুর করো আর সবুরের বিনিময়ে জান্নাত পাবে, আর যদি চাও তাহলে আমি তোমার জন্য আল্লাহর কাছে রোগ নিরাময়ের দোয়া করব, তোমার রোগ ভালো হয়ে যাবে, কিন্তু জান্নাত পাওয়ার গ্যারান্টি নাই। মহিলা কি করবে, রোগ ভালো চাইবে, দুনিয়াতে ভালোভাবে বাঁচতে চাইবে, সুখী হতে চাইবে, জান্নাত চাইবে, দুনিয়া তো কদিনকার। মহিলা বললো রাসূলুল্লাহ আমি সবুর করব, আমি জান্নাত চাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার এই রোগের সময় আমার দেহ থেকে কাপড় সরে যায়, তার জন্য আপনি দোয়া করে দেন যেন আমার দেহ থেকে কাপড়টা সরে না যায়। দেখবেন মহিলা জান্নাতি মহিলা, আর আমাদের মহিলাদের কথা শোনেন, বাইরে যাওয়া অভ্যেস আছে, এখন এই মেলা লেগেছে, দেখেছেন মেলা, মহিলারা মেলাতে যাওয়ার জন্য, মেলা দেখার